বাংলা মানবতা সমাধান সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ ফাকরাবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হক বাতিলের পার্থক্য করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে তাফসীর হবে সূরা আম্বিয়ার আয়াত নম্বর 87 থেকে। মহান আল্লাহ এখানে ইউনুস আলাইহিস সালামের কথা বর্ণনা করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাযিবান ফাজান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাল যালিমিন। হে নবী, স্মরণ করো মাছওয়ালা নবীর কথা। নুন মানে হচ্ছে মাছ, যেমন সামাক মানেও মাছ, হুত মানেও মাছ, যদি হুত বড় মাছকে বলা হয়। মাছওয়ালা নবীর কথা স্মরণ করো, ইয যাহাবা মুগাযিবান, যখন সে রাগান্বিত হয়ে চলে গিয়েছিল নিজ জাতিকে ছেড়ে। ফাজান্না আল্লাহ নাকদির আলিহে, তখন তার ধারণা ছিল যে আমি তাকে পকড়াও করব না। এই একটি তাফসির, আমি তার উপর সক্ষম নই, অর্থাৎ আমি তাকে ধরব না। আর আরেকটি তাফসির হচ্ছে কাদার একদর, মানে সংকুচিত করা, এই অর্থ হইতে পারে। ফাকাদার আলিহে রিজকাহু, যেমন কোরআনে কেরিমে আল্লাহ পাক রিজিককে সংকুচিত করেন। ফাজান্না আল্লাহ নাকদির আলিহে, আমি তার জন্য তার পথকে সংকুচিত করব না, অর্থাৎ তাকে ধরব না। ফানাদা ফিল যুলুমাত, ঘটনা আল্লাহ পাক সংক্ষেপ করে দেন, কী হইল না হইল। গেলেন, বেরিয়ে সামনে নদী আসলো বা সাগর আসলো, পানি জাহাজে চাপলেন, পানি জাহাজের লোকজনের সংখ্যা বেশি, বেশি ভারী হয়ে গেল। জাহাজের মালিক বলল যে না, কিছু ওজন হালকা করতেই হবে, না হলে যাওয়া যাবে না, রাস্তায় আমরা সকলেই ডুববো, কিছু হালকা করতে হবে। তাহলে হালকা করতে হবে তো কীভাবে হালকা করা যাবে, মানুষকে কমাতে হবে, তাহলে কাকে ফেলা যায়। তখন কোরআ করা হইল, লটারি, আরবি ভাষায় তাকে কোরআ বলা হয়, কোরআ করা হইল। কোরআ করে ইউনুস আলাইহিস সালামের নাম আসছে। ইউনুস আলাইহিস সালাম পানিতে ঝাঁপ দিলেন আর বড় একটি মাছ এসে তাকে গিলে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মাছের পেটে যখন চলে গেলেন ইউনুস আলাইহিস সালাম, ফানাদা ফিল যুলুমাত, সেখানে কয়েক অন্ধকারের মধ্যে তিনি আল্লাহ পাককে ডাক দিলেন, মানে আল্লাহর কাছে দোয়া করলেন। যুলুমাত আল্লাহ বলেছেন, এক অন্ধকার ছিল রাতের অন্ধকার, আর এক অন্ধকার হচ্ছে পানির অন্ধকার, তৃতীয় অন্ধকার হচ্ছে মাছের পেটের অন্ধকার, যুলুমাত। কি বলে ডাকলেন আল্লাহ পাককে? এই বলে ডাকলেন, লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, একমাত্র এবাদতের হক রাখো তুমি, একমাত্র দোয়ার অধিকার তোমার, যে তোমার কাছেই দোয়া করা হবে, সমস্ত এবাদত বন্দেগি তোমার জন্য সুনির্দিষ্ট। লা ইলাহা ইল্লা আন্ত, তাহলে দোয়া করলেন কালেমা তাইয়্যেবা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আন্ত, কালেমা তাইয়্যেবা দিয়ে দোয়া করে। সর্বোত্তম দোয়া, সর্বোত্তম জিকির, আল্লাহ পাকের স্মরণের উপায় হচ্ছে কালেমায়ে তৌহিদ, কালেমায়ে তাইয়্যেবা। সুবহানাক, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি, তুমি পাক পবিত্র, তুমি জুলম অত্যাচার করো না। ইন্নি কুনতু মিনাল জালিমিন, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, জালেমদের দলে সামিল হয়েছি, আমি ভুল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাস্তাজাবনা আল্লাহু, তখন তার দোয়া কবুল করলাম, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মে, আর তাকে তার দুশ্চিন্তা থেকে রক্ষা করলাম, মুক্তি দিলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আর এটা শুধু ইউনুস আলাইহিস সালামের সাথেই সীমিত নয়, আমার এই রহমত সকলের জন্য, প্রত্যেক মুমিনকে আমি রক্ষা করে থাকি, নাজাত দিয়ে থাকি, যদি ইউনুস আলাইহিস সালামের মতো ফিরে আসে আল্লাহর দিকে, অন্তর থেকে যদি ফিরে আসে, তাহলে আমি প্রত্যেক মুমিনকে, বিশ্বাসীকে এইভাবেই রক্ষা করব। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, অন্য সুরাই, ফালাউল আন্নাহু কানা মিনাল মুসাববিহিন, যদি ইউনুস আলাইহিস সালাম আল্লাহ পাকের এই তাসবিহ পাঠ, এই আল্লাহর কাছে দোয়া না করতেন, যাতে তাওহীদের কথা রয়েছে, লা ইলাহা ইল্লা আনত, এই তাওহীদ, সুবহানাকা, এতে রয়েছে তাসবিহ, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা, আর ইন্নি কুনতু মিনাল জালিমিন, তৃতীয় বাক্যে রয়েছে যে আমি অন্যায় করেছি, আল্লাহ তুমি অন্যায় করোনি, তুমি সমস্ত দোষ থেকে মুক্ত, যদি এই তাসবিহ পাঠ না করতো, দোয়া না করতো, লালাবে সাফি বাতনিহি, আল্লাহ বলছেন যে মাছের পেটে সে অবস্থান করতো, এলা ইয়াউমে ইউবাসুন, কিয়ামত পর্যন্ত সেটাই তার কবর হয়ে যেত। আল্লাহ পাক তারপরে জাকারিয়া আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলছেন, ওয়া জাকারিয়া, স্মরণ কর জাকারিয়া আলাইহিস সালামের কথা, ইজ নাদা রব্বহু, যখন তিনিও দোয়া করেছিলেন তার রবের কাছে, রব্বে, এই বলে যে হে প্রতিপালক, লা তাজারনি ফারদা, আমাকে একাকী রেখে দিও না, আমাকে একাকী রেখে দিও না, আমাকে সন্তানহীন করে রেখো না, রব্বে লা তাজারনি ফারদা। এখানে এই ভাষায় দোয়া উল্লেখ করা হয়েছে, অন্য আয়াতে সূরা আলে ইমরান রয়েছে, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, এই দোয়া করেছিলেন, হে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে নেক সন্তান, সৎ সন্তান দান করো। একজন যখন দোয়া করে তখন বিভিন্ন ভাষায় বিভিন্ন ভঙ্গিমাতে দোয়া করতে পারে, বিভিন্ন সময়ে দোয়া করতে পারে। জাকারিয়া আলাইহিস সালাম এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করে, ওয়ান্তা খাইরুল ওয়ারিসিন, আর তুমি সমস্ত উত্তরাধিকারী, ওয়ারিসদের মধ্যে শ্রেষ্ঠ, সব কিছুর ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে তুমি, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র এসবের মালিক থাকবেন, আর তিনি আছেন। ফাস্তাজাবনা লাহু, তখন আমি তার দোয়া কবুল করলাম, ওয়াহাবনা লাহু ইয়াহিয়া, এবং তাকে ইয়াহিয়া নামক ছেলে দান করলাম, ওয়াসলাহনা লাহু জাওজা, এবং তার স্ত্রীকে গর্ভধারণের যোগ্য করে দিলাম, বন্ধ্যা, বৃদ্ধা, বয়স হয়ে গেছে, এখন গর্ভধারণের সময় নেই বাহ্যিক, কিন্তু গর্ভধারণ যাতে করতে পারে এই যোগ্য আমি করে দিলাম, আল্লাহ পাক বলছেন। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, এরা সকলে, যত নবীগণের কথা বলা হইল, আল্লাহ বলছেন যে এরা নেক কাজে, ভালো কাজে অগ্রগামী, ইউসারিউনা ফিল খায়রাত, ওয়াইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, আর আমার কাছে তারা দোয়া করত আগ্রহের সাথে আর ভয়ভীতি নিয়ে। একজন মুমিনের জন্য, ইমানদার মানুষের জন্য এই দুটো জিনিস হচ্ছে ডানা স্বরূপ, আল্লাহর দিকে যেমন ধাবিত হবেন আগ্রহের সাথে, তেমন ভয়ও রাখবেন। একটা ডানা হচ্ছে আপনার আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা রাখা, আর একটা ডানা হচ্ছে ভয় ভীতি রাখা। যদি শুধু ভয় করেন আর আশা না রাখেন, নিরাশ হয়ে যাবেন, তাহলে এটা কাফেরের চরিত্র। নিরাশ মানুষ যখন হয়ে যায় তখন আত্মহত্যা করে ফেলে, নিরাশ হয়ে গেলে পাপে লিপ্ত হয়ে যায়, যে কিছু হবেই না, যাক শেষ করে ফেলে। আর এর বিপরীত যদি শুধু আশা আশা, উচ্চ আকাঙ্ক্ষা, কর্মহীন, কাজ নেই, কর্ম নেই, ভালো কিছু করলো না, আর বড় উচ্চ আকাঙ্ক্ষা করে বসে আছে, যেমন আজকালকার অধিকাংশ মুসলিম, মুসলিম যখন নামাজ পড়ি আর না পড়ি জান্নাতে তো যাব, মিথ্যুকেরা, কখনো না। আশা রাখার সাথে ভয় রাখতে হবে, যেমন আল্লাহর কাছে রহমতের আশা রাখতে হবে, তেমনি তার আজাবকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন যে নবীগণের চরিত্র এরকম ছিল, তারা আল্লাহর ভয়ও করতেন আর আল্লাহর কাছে আশাও রাখতেন। ওয়াকানু লানা খাশাইন, এবং তারা আমার সামনে বড় বিনয়ী ছিল। ওয়াল্লাতি আহসানাত ফারজাহ, স্মরণ করো ওই মহিলার কথা যে নিজের লজ্জা স্থানের সুরক্ষা করেছিল, যে নিজের সতীত্বকে হেফাজত করেছিল। ফানাফাখনা ফিহা মির রুহেনা, অতপার তাতে আমি আমার রুহ ফুঁকে দিয়েছিলাম, অর্থাৎ মারিয়াম আলাইহাস সালাম, ঈসা আলাইহিস সালামের মা, সতীত্বকে সুরক্ষা করেছিল। আমি আল্লাহ ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে ফুক দাওয়িয়েছিলাম এবং তাকে বিনা স্বামীতে সন্তান দিয়েছিলাম। ওয়াজা আল্লাহা ওয়াবনাহা, এবং তাকে আর তার পুত্রকে আয়াতাল্লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য একটি নিদর্শন হিসাবে আমি সৃষ্টি করেছিলাম। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাকের একটি নিদর্শন, আল্লাহকে চেনার মাধ্যম। আল্লাহকে জানার চেনার মাধ্যম ঈসা আলাইহিস সালামের সৃষ্টি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি মহান, তিনি বিনা কোনো উপায়ে বিনা কোনো সোর্সে যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন। আল্লাহ পাক তারপর বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রব্বুকুম ফাবুদুন, নিশ্চয়ই এই তোমাদের জাতি হচ্ছে একটি জাতি। তাহলে মানব জাতি ছিল একটি জাতি, দীর্ঘ যুগ ধরে এক জাতি ছিল, এক পন্থার উপর ছিল, আর একটি ছিল দিন, সেটা ছিল তৌহিদের দিন, আল্লাহর একত্বের দিন, সত্য দিন, সত্য ধর্ম। আর তারপরে মানুষরা নিজে নিজে নিজে রচনা করেছে বহু পথ মত। মানব জাতি এক দলে ছিল, মুমিন মুসলিম তাদের নাম সর্বযুগে ছিল, আসাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম এই নাম রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাম রেখেছেন, কিন্তু তারা নিজের বিভিন্ন পথ বিভিন্ন মত তৈরি করে বিভ্রান্ত হয়েছে আর শয়তানের ষড়যন্ত্রের শিকার হয়েছে। ও আনা রব্বকুম, আল্লাহ বলছেন আমি তোমাদের প্রতিপালক, ফাবদুন সুতরাং একমাত্র আমার ইবাদত করো। তাহলে উম্মতকে জাতিকে সবসময় এক করার জন্য সচেষ্ট হইতে হবে, এক উম্মতে ফাটল ধারানো ইসলামের পরিপন্থী। আগের জাতি তো বিভ্রান্ত হয়েছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে, এমনকি দুঃখজনক বিষয় আজকে মুসলিম উম্মা একটি উম্মত হওয়া সত্ত্বেও তাদের রাসুল এক, কোরআন এক, কিবলা এক, আল্লাহ পাক একই একক, তারপরেও এরা এক হতে পারলো না, বরং তারা ইহুদি নাসারাদের অনুকরণ করল। আর তারা 73 দলে বিভক্ত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হলো, ছোট ছোট কথা নিয়ে বিভক্তি, এমনকি আকিদার ক্ষেত্রে বিভক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলিম উম্মাকে এক হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, তার আপোষে বিচ্ছিন্নতা সৃষ্টি করল, মানুষকে আল্লাহ এক জাতি করে সৃষ্টি করলেন, এক পথের ওপর রাখলেন, তারা নিজেরা নিজের নিজের তরিকা তৈরি করে, পদ্ধতি তৈরি করে, তরিকতের শেষ নেই। আজকে যদি সুফিবাদকে নেওয়া হয় তো এত তরিকত, তরিকতের শেষ নাই, সবগুলি মন গড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য কথা বোঝার তৌফিক দান করেন আর কোরআন সুন্নার দিকে বিনা কোনো শর্তে ফিরে আসার তৌফিক দান করেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যকে কল্যাণের দিকে আহ্বান করবে তা তার জন্য পালনকারীর সমপরিমাণ নেকি হবে, তবে আমলকারীর নেকি কম করা হবে না। অনুরূপ যে ব্যক্তি মানুষকে অকল্যাণের দিকে আহ্বান জানাবে তার অনুরূপ পাপ হবে যে তার উপর আমল করবে, তবে আমলকারীর কোনো পাপ কমানো হবে না। সহিহ মুসলিম চতুর্থ খণ্ড, ইলম অধ্যায়, হাদিস সংখ্যা 6470। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 7:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। সুন্নাতের অনুসরণ, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম, ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত, কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনি আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল, শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুসালাম, মুজাফফর বিন মুহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরকে সিজদা করতেছে, সেটাই ইসলাম ভঙ্গের কারণ, স্রষ্টা আল্লাহ, কর্তা একমাত্র আল্লাহ।

যারাই ইমানের অবস্থায় সৎকর্মশীল হবে, ভালো কাজ করবে, ফালা কুফরান আলে সাইহি, তাদের এই মেহনত পরিশ্রমকে অস্বীকৃতি জানানো হবে না, মেহনত পরিশ্রমের কৃতজ্ঞতা প্রকাশ করা হবে, তার মানমর্যাদা দেওয়া হবে, আল্লাপাক তার প্রতিদান দেবেন। তারপরে আল্লাপাকের সাদ্রমা ইন্নাল্লাহু কাতেবুন, এবং আমি প্রত্যেকের কাজকর্ম লিখে রাখছি, আমার মালায়েকাদের দিয়ে লিখে রাখছি। ও হারামুন আলা কারিয়াতিন আহলাকনা আন্নাহুম লা ইয়ারজিউন, আল্লাপাক আরও একটি বিষয় উল্লেখ করেছেন যে যে কোনো সম্প্রদায়কে, যে কোনো জনপদের অধিবাসীকে আমি ধ্বংস করেছি, জেনে রাখো যে তারা কখনো ফিরে আসবে না। পৃথিবী থেকে ধ্বংস হওয়ার পরে কেউ আবার দুনিয়াতে ফিরে আসবে না। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, এমনকি যখন ইয়াজুজ মাজুজের সামনে তাদের রাস্তা খুলে দেওয়া হবে, ইয়াজুজ মাজুজ আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি দুর্দান্ত জাতি, তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে পৃথিবীতে, এটা হচ্ছে কিয়ামতের পূর্বকালে একটি বড় কিয়ামতের নিদর্শন লক্ষণ। কোথায় আছে তারা, কিভাবে আছে আর কেমন করে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, কোরআন হাদিসে বলা হয়েছে। সুতরাং এই বিশ্বাস হচ্ছে না দেখে বিশ্বাসের অন্তর্ভুক্ত, যা একজন মমিন মুত্তাকি আল্লাহ ভীরুর পরিচয়। আল্লাহ পাকের সাথে ওয়াক্তারা বাল ওয়াদুল হক, আর সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হয়েছে, ঘনিয়ে এসছে। ফায়দা হে আশাখেসাতুন আবসারুল্লাযিনা কাফারু, অর্থাৎ কিয়ামত ঘনিয়ে এসছে, কিয়ামত যখন চলে আসবে তখন কাফেরদের দৃষ্টি স্থির হয়ে যাবে। মানুষ যখন চমকে যায়, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়, তখন চমকে গিয়ে চোখ স্থির হয়ে যায়। ইয়া ওয়াইলান, আর বলবে হায় আমাদের দুর্ভোগ, কাদ কুন্না ফি গাফলাতিন মিন হাজা, আমরা তো এই জগৎ সম্পর্কে, বিচার দিবস সম্পর্কে বড়ই গাফিলতিতে ছিলাম, বাল কুন্না জালিমিন, আমরা এমন কি বড়ই জালেম ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাকুম ওয়া তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম, নিশ্চয় তোমরা এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসবের পুজো করে থাকো, উপাসনা করে থাকো, এগুলি জাহান্নামের জ্বালানি হবে, ইন্ধন হবে। আন্তুম লাহওয়ারেদুন, তোমরা সেই জাহান্নামের ঘাটে অবশ্যই নামবে। আল্লাহ পাক যারা কুফরি করেছে, শির করেছে, পাপ করেছে, তাদেরকে জাহান্নামে দেবেন, কিন্তু যেসবের পুজো হয়েছে আল্লাহ ছাড়া, সেগুলিকে আল্লাহ জাহান্নামে দেবেন কেন? এই জন্য দেবেন যে যেগুলি পাথর আর মাটি থেকে তৈরি ইত্যাদি, গাছপালা ইত্যাদি, এগুলির পূজা হয়েছে, এগুলিকে জাহান্নামে দিয়ে আল্লাহ পাক দেখাবেন জাহান্নামীদেরকে যে দেখো তোমাদের সাথে তোমাদের উপাস্যরাও জ্বলছে, যদি এরা উপাস্য হইতো, উপাসনার হক রাখতো, এবাদতের হক রাখতো, তো কখনো এরা জাহান্নামে তোমাদের সাথে জ্বলতো না। আর মানুষ আর জিনদের মধ্যে থেকে যারা শির কুফুরি করতে বলেছে, এমনও ভ্রান্ত গুমরাহরা ছিল যারা ধর্মের নামে গুমরাহির দিকে ডাক দিয়েছে, আল্লাহ ছাড়া অন্যের পূজা দিকে, অন্যের কাছে পাওয়া যায়, রোগ ভালো হয়, মনের আশা পূরণ হয়, রুজি রিজিক বাড়ে, এসব কথা শিখিয়ে মরেছে, এসব বাতিল উপাস্যকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। তবে সৎকর্মশীল যারা ভালো মানুষ ছিলেন, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা কোরআন সুন্নাহ শিখিয়েছেন, তৌহিদ আল্লাহর একত্ব শিখিয়েছেন, পরবর্তীকালে তাদের পুজো শুরু হয়েছে, তারা এতে থেকে রক্ষা পাবেন, যেমন পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তা উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাউকান হাওলাই আলেহা, এরা যদি উপাস্য হতো, এবাদতের হক রাখতো, মা ওয়ারা দুহা, তাহলে তোমাদের সাথে জাহান্নামে এরা আসতো না, এরাও জাহান্নামে জ্বলছে, দেখো তোমাদের দেবদেবী মূর্তি পুতুল আর তোমাদের এইসব মাটি যেসবের পূজা করেছ এসব জ্বলছে দেখো। কুল্লুন ফিহা খালেদুন, আর প্রত্যেক বস্তু সেখানে চিরকাল থাকবে। যারা কাফের অস্বীকারী, মুশরিক, বড় শির করে মারা গেছে, এমন গুনাহ করেছে যে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেছে, তাহলে তারা চিরকাল সেখানে বসবাস করবে। লাহুম ফিহা জাফির, তাতে তাদের চিৎকার থাকবে, জাহান্নামীরা চিৎকার করবে। ওয়াহুম ফিহা লা ইয়াসমাউন, আর তারা সেখানে কোনো ভালো কথা শুনবে না, যে কোনো রহমতের কথা, দয়ার কথা না শুনবে না। ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, তবে নিশ্চয় ওই লোকেরা যাদের জন্য আমার ভালো কথা, আল হুসনা মানে ভালো কথা, অগ্রিম বলে দেওয়া হয়েছে যে এরা জান্নাতে যাবে, এরা সৎকর্মশীল হবে, তাদের তকদিরে লেখা আছে যে এরা সৎকর্মশীল থাকবে পৃথিবীতে এবং তাওহীদের সাথে তারা মৃত্যুবরণ করেছে, উলায়েক আনহা মুবাদুন, এদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। অর্থাৎ যারা সৎকর্মশীল নেক লোক ছিল কিন্তু তাদের পুজো করা হয়েছে, ঈসা আলাইহিস সালাম এইরকমই আল্লাহর নেক বান্দা, যাদের পুজো করা হয়েছে, যাদের কবরকে পাকা করে তাতে সিজদা করা হয়েছে, আর তারা সৎকর্মশীল ছিলেন, তাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে দূরে রাখবেন। লায়াস মাউন হাসিসাহা, এই নেক লোকেরা, সৎ লোকেরা জাহান্নামের ক্ষীণতম শব্দও শুনবে না, এত দূরে জাহান্নাম থেকে থাকবে। ওহম ফি মাস্তাহাত আনফুসুম খালেদুন, আর যা কিছু তাদের মন চাইবে তারা তা চিরকাল ভোগ করবে জান্নাতে। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, এবং তাদেরকে মহা চিন্তা, আল ফাজাউল আকবার, যেই দিন কিয়ামতের দিনে মহা চিন্তা আর অবস্থা হবে সেই দিন তাদেরকে চিন্তিত করবে না। ওয়াতাতালাক্কাহুমুল মালায়েকাতু, আর ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাবে এই বলে যে হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এই তোমাদের সেই দিন যেই দিনের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। এরই ওয়াদা করা হয়েছিল যে তোমরা সৎকর্মশীল যদি হও, ইমানদার হও, তাহলে তোমাদেরকে জান্নাত দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মহানাল এরশাদ করেছেন সেই কিয়ামতের দিনে আরও আল্লাহ পাক, ইয়াউমা নাতউয়িস সামা কাতায়্যি সিজিল্লিল কুতুব, সেই দিন আল্লাহ পাক আসমানকে ধ্বংস করবেন কেমন করে, সেই দিন স্মরণ করো যেই দিন আমি আল্লাহ আকাশকে নাতউয়ি মুড়িয়ে নেব, গুটিয়ে দেব। কাতায়্যি সিজিল্লিল কুতুব, যেমন খাতাপত্র কে গুটিয়ে রেখে দেওয়া হয়, খাতাপত্র খুলেছিলেন, খোলার পরে আপনি লেখাপড়া করলেন, আবার গুটিয়ে রেখে দিলেন, মুড়িয়ে রেখে দিলেন, ওই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে ভাঁজ করে গুটিয়ে রেখে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, যেমন সূরা জুমারে আল্লাহ বলেছেন যে সমস্ত আকাশ আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান মুষ্টিতে হবে, ডান হাতে। কামা বাদান আউয়াল খালকিন নুইদুহু, যেমন প্রথমবার আমি সৃষ্টি করেছিলাম তাদেরকে, পুনরায় তাদেরকে ওইভাবে সৃষ্টি করব। মায়ের পেট থেকে যেমন উলঙ্গ হয়ে এসেছিল, খাতনাবিহীন এসেছিল, ওই রকমই আল্লাহ পাক রব্বুলের কবর থেকে যখন উঠাবেন খাতনাবিহীন হবে, পায়ে কিছু থাকবে না, গায়ে কিছু থাকবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ হাদিস রয়েছে, ওয়াদান আলাইন, এটা আমার প্রতিশ্রুতি, আমার তরফ থেকে ওয়াদা, ইন্না কুন্না ফাইলিন, নিশ্চয় আমি এই কাজ অবশ্যই করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, আমাদের সংশোধন করার তৌফিক দান করেন নিজেদের। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরাফতুল্লাহা রাব্বি আশরাকান নূরু বি কলবি মালা আল বিশরু হায়াতি মুল আদা আল্লাহু দারবি ইয়া লাসাদি ওয়া হানাই ইয়া লাফাউজি ওয়া আলাই লা ইয়াতিবুল আইশু ইল্লা رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي أشرق النور আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি, লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ, নানা রঙের সমাহার আমরা দেখেছি রংধনু। কিন্তু জীবনের রংধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি? আমরা জীবনের উত্থান পতন, চড়াই উতরাই, আনন্দ বেদনা, ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে। জীবনের রং ধনু কাল রাত 10টায় আপন সম্প্রচার সকাল 8:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। ম্যারেজ ও ডিভোর্স, ইসলামিক রুলিং, নিকাহ, সলিউশন ও প্রবলেম, হেভেন ও হেল, There is a misconception. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত 7:30টায় আপন সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে বিএসটিভি বাংলায়।